بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والسماء ذات البروج শপথ বুরুজ বিশিষ্ট আকাশে واليوم الموعود এবং প্রতিশ্রুত দিবসে وشاهد ومشهود শপথ দ্রষ্টা ও দৃষ্টির قتل أصحاب الأخدود ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা النار ذات الوقود ইন্ধন পূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি إذ هم عليها قعود যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল وهم على ما يفعلون بالمؤمنين شهود এবং উহারা মুমিনদের সঙ্গে যা করিতেছিল তা প্রত্যক্ষ করিতেছিল وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد উহারা তাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করিতে পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد আকাশ মণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাহার আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি আছে দহন যন্ত্রণা إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহাই মহা সাফল্য ইন্ন বতশ রাব্বিকা লাশাদীদ তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন ইন্নহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ তিনি অস্তিত্ব দান করেন এবং পুনরাবর্তন ঘটান وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ এবং তিনি ক্ষমাশীল প্রেমময় ذُو الْعَرْشِ الْمَجِيدُ আরশের অধিকারী ও সম্মানিত فَعَّالٌ لِّمَا يُرِيدُ তিনি যাহা ইচ্ছা তাহাই করেন هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্য বাহিনীর বৃত্তান্ত ফিরআউন ওয়া সামুদ ফিরআউন ও সামুদের বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত এবং আল্লাহ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন বল হুয়া কুরআনুম মাজীদ বস্তুত ইহা সম্মানিত কুরআন ফি লাউহিম মাহফুজ সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ